রহস্য এক ক্রাইম ঘটে চলেছে শহরের বুকে। পুলিশ প্রশাসন সকলেই এক বুক চলে, খুনি কোথায়? কিন্তু প্রত্যেকটা অপহরণের পর শিশু দেহ নিখোঁজ। কি অজানা রহস্য রয়েছে এই ঘটনার পেছনে? সত্যি কি নিশির কাজ এসব? কিন্তু কিভাবে এলো এই নিশি কলকাতা শহরে? সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে সায়ক মিত্রের কলমে নিশি কথনের দ্বিতীয় অধ্যায় অঘোরেশ্বর তান্ত্রিক ও নিশি দহন। তবে সমগ্র শ্রোতা বন্ধুরা, আপনারা যদি নিশি কথনের আগের পর্বটি না শুনে থাকেন তবে ঝটপট শুনে নিন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। তবে গল্প শুরুর আগে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যান, যেগুলো আমাদের কাছে অত্যন্ত কষ্টের। তাই কাজের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে পাশে থাকা আপনাদের দায়িত্ব। এবং প্লিজ প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প নিয়ে আসব। শুরু হচ্ছে নিশি কথনের দ্বিতীয় অধ্যায় অঘোরেশ্বর তান্ত্রিক ও নিশি দমন। হ্যাঁ সুবিধা, বলো ঘটনাটা কি হয়েছে? ঘড়ির দিকটা একবার তাকিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বিপরীতে বসে থাকা উদ্ভ্রান্ত চেহারার লোকটির উদ্দেশ্যে প্রশ্নটা করল ইন্সপেক্টর সুমন জমাদ্দার। সম্পর্কে সে প্রফেসর অবিনাশ সান্যালের মামার ছেলে, এই বছরই বদলি হয়ে এসেছে। কাজেই অবিনাশবাবুর পারিবারিক বা আর্থিক যত সমস্যা হয়েছে সবেতেই ডাক পড়েছে সুমনের। চায়ের কাপটা একটু পাশে সরিয়ে রেখে সমগ্র ঘটনা বলতে শুরু করলেন ভদ্রলোক। ঘটনাটা অনেকটা এরকম, অবিনাশবাবুর একমাত্র তথা কনিষ্ঠ সন্তান অর্থাৎ অভিরূপ সান্যাল পাড়ার কাছেই একটা ছোট্ট বাগানে খেলতে গিয়েছিল পাড়ারই কয়েকটি ছোট্ট বাচ্চা ছেলে মেয়ের সাথে, এবং সঙ্গে গিয়েছিলেন স্বয়ং ইন্দিরা সান্যাল অর্থাৎ ওনার বোন। কিন্তু তারপর ঠিক কি হয়েছে জানেন না। অফিস থেকে ফিরতেই তিনি বুঝতে পারেন আসল ঘটনাটা। শুনলেন যে বোন উপস্থিত থাকা সত্ত্বেও ওদের ছোট্ট পাপাই নিখোঁজ হয়ে গেছে। বারে বারে সে খেলতে খেলতে পাশের ঝোপটার দিকে তাকিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করছিল। ফোনে কথা বলতে ব্যস্ত ইন্দিরা দেবী অভিরূপের অঙ্গুলি ইশারার দিকে একটা বেলুনওয়ালা পাড়ার কিছু বাচ্চা ছেলে আর পাশের বাড়ির কয়েকজন মহিলাদের দেখতে পেয়ে নিশ্চিন্তে অভিরূপকে ওদিকে যেতে বলেন। ফোন রেখে দেবার পর ওদিকে তাকিয়ে দেখেন কেউ কোথাও নেই। এদিক ওদিক ঘুরে ইন্দিরা দেবী দেখেন যে বিকেল হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে এবং বাগান পুরো ফাঁকা। কি একটা ভাবছিলেন হঠাৎ বাগানের ওয়াচম্যানের প্রবল ডাকাডাকিতে হুঁশ ফিরল। শেষ অবধি জানতে পারলেন যে অনেকক্ষণ আগে গার্ডেন ফাঁকা হয়ে গেছে, বাচ্চারা সবাই বাড়ি চলে গেছে, অন্ধকার নেমে আসবে একটু পরেই। কাজেই গেট বন্ধ করতে আসায় হঠাৎ তার চোখে পড়ে ইন্দিরা দেবী ফোন কানে নিয়ে বেঞ্চিতে বসে আছেন। বারবার ডাকাডাকিতে কোনো উত্তর না দেওয়ায় শুনতে পাচ্ছেন না ভেবে কাছে এসে দেখেন যে উনি ঘুমোচ্ছেন। হুঁশ ফিরতে ইন্দিরা দেবী অভিরূপকে উদ্ভ্রান্তের মতো চারিদিকে খুঁজতে লাগলেন। অগত্যা বিকাল হয়ে আসায় প্রচণ্ড ভয় আর আতঙ্ক নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যান। আশেপাশে চারিদিকে কোথাও খুঁজে পাননি এবং পাড়া প্রতিবেশী সকলকেই পাগলের মতো জিজ্ঞাসা করেও খোঁজ পাননি। তাই এইসব ব্যাপার শুনে অবিনাশবাবুর মনে সেই আদি পৈশাচিক ভয়টা চাগার দিয়ে উঠছে, কারণ অতীতকালে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে সাদৃশ্য রয়ে যাচ্ছে ঘটনার প্রত্যেকটা দৃশ্যে। সমগ্র ঘটনা বলতে বলতে হাঁপিয়ে উঠলেন সান্যাল মশাই। দেখো দাদা, আমি ওটা ঘটনাটাই বুঝতে পারছি, তবে কেন জানি না আমার মনে হচ্ছে এটা একটা কিডন্যাপ কেসই। ও সমস্ত নিশি টিশি কিন্তু ভুয়ো যুক্তি দাদা। তবে কিছু একটা বলতে যাবে হঠাৎ তাকে ধরফড় করে থামিয়ে দিয়ে অত্যন্ত রাগান্বিত স্বরে বলে উঠলেন সান্যাল মশাই। দেখো সুমন, তুমি একজন পুলিশ অফিসার, তোমার কাজ হলো সকল বিষয়কে যুক্তিতর্ক দিয়ে বিচার করে তবে গ্রহণ করা। আমার চাকরিটাও অনেক ক্ষেত্রে তোমার মতোই, সায়েন্সের মানুষ হিসেবে অফিসে সব সময় সবকিছু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করার কথাই আমরা বলে থাকি। কিন্তু এই পৃথিবীর কোনো না কোনো স্থানে প্রতিনিয়ত কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটে চলেছে, যার ব্যাখ্যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। দেখো অবিনাশ, বিজ্ঞান নিয়ে আমিও প্রতি মুহূর্তে ভাবনা চিন্তা করি এবং তারপর খোদ পদার্থবিদ্যা নিয়ে রীতিমতো ঘাটাঘাটি করতে হয়। কাজেই নেগেটিভ এনার্জি সোর্স বা অ্যাটমিক এনার্জি বা ম্যাগনেটিক ফিল্ডের আলোকে সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল জিনিসপত্রকে ব্যাখ্যা করা গেলেও সেটাকে একটা শিশু নিখোঁজের সাথে সম্পর্ক যুক্ত করাটা বোধহয় বড্ড বোকামি। তবে আমি যা যা শুনলাম তখন সেটা একেবারে মিথ্যে হিসেবে মেনে নিতে পারছি না, কিন্তু এটা তো বিংশ শতক, সেই আদি বিভীষিকার সাথে বর্তমান সময় কিভাবে জড়িয়ে থাকতে পারে? কথাগুলো শুনে যেন খড়ের গাদায় আগুন ধরার মতন ধক করে জ্বলে উঠল অপর পাশে বসে থাকা পুলিশ ছেলেটি। বয়স খুব একটা বেশি নয়, ওই 35-36 হবে, খুব বেশি হলে 37, তার বেশি নয়। এবার সে চেয়ার থেকে উঠে তীব্র কণ্ঠে বলে উঠল, তাহলে তুমি কি করবে ভাবছো? হ্যাঁ, ওই এদো গ্রাম বাংলার নিশিকে বশীভূত করে তুমি তোমার 10 বছরের ছেলেকে ফিরিয়ে আনবে? বাহ, তাহলে তাই করো। হ্যাঁ, আর আমরা এই পুলিশরা সব হাত পা গুটিয়ে বসে থাকি। এই বলে সে উঠে যেতে যাবে, এমন সময় উল্টো দিকে বসে থাকা লোকটি তাড়াহুড়ো করে বলল, আরে আরে তা কেন করবে, আমি তোমায় তাই বলছি নাকি? দেখো ভায়া, ছেলেটা আমার নয়নমণি, ওই তো আমাদের একমাত্র সন্তান। কাজেই হাত পা গুটিয়ে বসে থাকার মতন স্থিতিশীল পরিস্থিতি যে আমার বা তোমার বৌদির কারোরই নেই তা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। দেখো, এখন কিন্তু রাগ করার সময় নয়, কারণ একেবারেই একটা অপ্রত্যাশিত বাজে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে হবে আমাদের। সাল 2022, বাংলাদেশ, বিক্রমপুর, 20 জানুয়ারি। দেন কর্তা, এ জঙ্গলটা ভালা না, আপনা গইসব যন্তর দিয়া কিছু করিবেন না, এ গ্রামটারে গ্রামই থাকতে দেন। কিন্তু কিসের জন্য? গ্রামের তো আমি কোনো ক্ষতি করছি না, বরং এই পরিত্যক্ত জঙ্গলটা কেটে দিয়ে একটা শপিং মল বানাচ্ছি। এই দেখুন দেখুন, কোম্পানির অর্ডার আছে, পিছু হটা যাবে না। না না না না, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, আপনি আসতে পারেন সাহেব। এই গ্রামের অতীত ভালা না, আর ওই জঙ্গল তো আরোই ভালা না। আমার কথাটা শুনেন, আপনারা হলেন গিয়া শিক্ষিত লোক, আপনাগো লোকে আমার কথা বিশ্বাস কেনই বা হইবে? আমার কথাটা দয়া করে শুনেন। আচ্ছা, কি কথা চাচা, আমাকে একটু খুলে বলুন। এই গ্রামের লগে অতীত এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক বদমাইশ তান্ত্রিকির মাইয়া আত্মহত্যা করে ওই দেউলির ভাটে। তারপর থেকে ওয়াগবা পিসাজ ধরিয়া এক গ্রামের পোলার লগে ভীষণ প্রতিশোধ লেয়, কিন্তু সেসব দিয়ে অবশ্য কিছু করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটা তো একটা গল্প, আর আপনি এটা বিশ্বাস করছেন? কি করে এটা হতে পারে? দেখুন মিয়া, শুধু একটা লোককথার জন্য আমাদের কাজে আপনি বাধা সৃষ্টি করছেন। তুমি আমাকে কথা বিশ্বাস করতেছ না কেন? সব কিছু একেবারে মিথ্যে হয় না? বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। তবে দেখো আড়া, এই গ্রামের দক্ষিণের ওই জঙ্গলটার দিকে ভুলেও যাবা না, যাই হয়ে যাক তুমি জানো ভুলেও যাবা না ওই জঙ্গলটার দিকে। তুমি এদিকে যা করার করো, কিন্তু আমার কথাটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, বিশ্বাসে আঘাত দেওয়ার মতো এমন কোনো কাজ আমি করব না, আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। অবশেষে কথাগুলো খাঁ সাহেবের মুখে শুনে খানিক নিশ্চিন্ত হলেন গ্রামের মোড়ল জেসিমউদ্দিন। অবশ্য প্রথম দিকে খানিকটা ইতস্তত বোধ করলেও পরে অবশ্য কোম্পানির বাড়াবাড়িতে চুপ করতে বাধ্য হন। মোড়লের বাড়ি থেকে ফিরতে ফিরতে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে খানিক কিন্তু কিন্তু মনে জিপটায় স্টার্ট দিতে বললেন ড্রাইভারকে। তারপর অবশ্য হেন তেন প্রকারে পাকা কথা হয়ে যাওয়ায় কোম্পানির হেডকে ঝটপট শর্তাবলী জানাতে ড্রাইভারকে তাড়া দিতে লাগলেন। আকাশের ভাবগতিক ভালো নয়, ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে, চারিদিকে গভীর অন্ধকার হয়ে এসেছে, সাথে হালকা ঝোড়ো হাওয়া বইছে। দূরের জঙ্গলটা যেন ভয়ঙ্কর লাগছে। নিজের মাথায় আসা ভয়টাকে প্রশ্রয় দিলেন না খাঁ সাহেব। মোড়লের কাছ থেকে আজগুবি গালগল্প শুনে যত সব ফালতু চিন্তা মাথায় আসছে, যাকে এসব ভাবনাকে আর আসতে না দিয়ে স্ত্রীকে একটা কল করতে ফোনের কিপ্যাডে টাইপ করতে লাগলেন নাম্বারটা। নতুন ফোন আজকে কিনেই কোনো মতে সিমটা লাগিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। ফোন লাগাতে গিয়ে দেখেন নেটওয়ার্ক নেই। খানিকটা চিন্তিত মুখেই দূরের অন্ধকারটার দিকে উদাসীনভাবে তাকালেন খাঁ সাহেব। সাল 2022, বর্তমান সময় 24 জানুয়ারি, আহমদ স্ট্রিট, কলকাতা। আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছতে মুছতে অবিনাশবাবুর স্ত্রী বললেন, আমি জানি না ঠাকুরপো, জানি না, আমি আমি শুধু আমার ছেলেটাকে চাই গো, আমার ছেলেটাকে চাই। ফোনের ওপার থেকে ভেসে এলো একটা সান্ত্বনা সূচক কণ্ঠস্বর, আরে বৌদি এরম ভেঙে পড়ো না, আমি বলছি তো আমি আছি, ওর কিচ্ছু হবে না। সে তো আমিও জানি সুমন, তুমি থাকতে তোমার ভাইপোর কিচ্ছু হতে পারে না, কিন্তু কিন্তু যদি সেটা মানুষের হাতে না থাকে তাহলে তাহলে তো তুমি অপারক বাপু। একদম, তবে বৌদি একটা রিকোয়েস্ট, আমাকে কিন্তু ওই সমস্ত নিশি টিশির চক্করে চড়াও না, যা করার আইন করবে। অবিনাশবাবুরা পুলিশ স্টেশন থেকে চলে যাবার পর ফোন করেন বীণাদেবী সুমনকে। পুলিশ স্টেশনে সব ঘটনা খুলে বলার পরেও সুমন কিছুতেই এটাকে অবিনাশবাবুর গল্পের মতো কাল্পনিক বলে ভেবে নিতে পারছে না। মনের মধ্যেকার খটকাটাকে চাপা থাকতে দিয়ে নিজের বিজ্ঞান মনস্ক মানসিকতাটাকেই প্রাধান্য দিল সুমন। তবু বারে বারে মনের মধ্যে একটা ভয় চাড়া দিতে লাগল। ফোনে বীণাদেবীকে সমগ্র ঘটনাটা বললেন। আজ অবিনাশবাবুর বক্তব্য আর তার এই নিশির প্রতি এক ভয়ঙ্কর মানসিকতা সমস্ত কিছু। বীণাদেবীর সাথে কথা বলতে বলতে খানিকটা উত্তেজিত হয়ে উঠলেন সুমন জমাদ্দার। আবার নিজের মেজাজটাকে খানিক কমিয়ে নিয়ে বৌদিকে আশ্বাস দিয়ে ফোনটা রেখে দিলেন। একটা চাপা অসন্তোষের আগুন বার বার সুমনের মনকে অজানা কিছুর দিকে সংকেত দিচ্ছিল। মনে হচ্ছিল যে এবারের অপরাধী কোনোভাবেই সাধারণ নয়। তবে ইন্দিরা দেবীর বলা কথাগুলো একদম ভুয়ো বলে মনে হল তার। এটাও কি সম্ভব নাকি, হ্যালুসিনেট করে শিশু কিডন্যাপ, যা একরকমভাবে অসম্ভব। এই বর্ণনা অনুযায়ী কিছু তো লুকোচ্ছেন উনি। আবার কল করলেন বীণাদেবীকে। হ্যালো, হ্যাঁ বৌদি, শোনো না, বলছি কাল সকালে একবার যাব, কয়েকটা খটকা আছে বুঝলে, জানাটা একটু দরকার। বীণাদেবীর সাথে কথা বলে আবার বাইরে এলেন সুমন। আজকের দিনটা যেন বড্ড বেশি অন্ধকার। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া এসে চিন্তায় বাধা দিল। মেঘ করছে, বৃষ্টি হবে, না এবার বাড়ি ফেরা দরকার। ভেতরে গিয়ে এই কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া বেশ কিছু ক্রিমিনাল রেকর্ড নিলেন সঙ্গে এবং পুলিশ জিপে করে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। সাল 2022, বাংলাদেশ, বিক্রমপুর, 20 জানুয়ারি। সবেমাত্র নামাজটা পড়ে উঠেছেন মসজিদের ইমাম হুমায়ুদ্দিন সাহেব। হঠাৎ একটা অজানা ভয়ে তড়াক করে লাফিয়ে উঠে ছুটে গেলেন বাইরে। আকাশের কালো মেঘটা দেখে ভয়ে আতঙ্কে দক্ষিণের জঙ্গলটার দিকে তাকিয়ে বলে উঠলেন, হায় আল্লাহ, এ কি দেখালে তুমি আমারে, ওই পিশাচি আজ মুক্তি পাওয়ার লগে উল্লাস করতেছে যে, এখন আমি কি করুম কি করুম, হায় আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিছু একটা করতে হবে আমাকে, কিছু একটা করতে হবে, রক্ষা করো আল্লাহ, তুমি মুক্তি দিও না, ওরে আর নিও না, নিও না কোনো মাসুমের প্রাণ, রক্ষা করো, তুমি রক্ষা করো, রক্ষা করো, তুমি রক্ষা করো। বলতে বলতে হাঁক দিলেন ইমাম সাহেব করিমের উদ্দেশ্যে। করিম, হ্যাঁ করিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করিম, কই যাস, জলদি আয়, জলদি আয় মসজিদে দৌড় দে, আমার জলদি যাইতে হইব। তুই বাড়ি যা, বাড়ি গিয়ে দাদিরে কইবি আমি শহরের কাম করণের লগে গেছি, ফিরতে রাত হইবে। তুই জলদি যা, জলদি যা, আমি বাইরে হইলাম, তুই দৌড়টা দিয়ে যাস মনে কইরা, জলদি যা, জলদি যা। এই অবধি বলে হন্তদন্ত হয়ে দক্ষিণের জঙ্গলের দিকে দৌড় দিলেন পুরনো মোটরটা নিয়ে। হুমায়ুদ্দিন সাহেবের কথা মতো করিম মসজিদ বন্ধ করে দিলেও কথাবার্তাগুলোর কিছুই মাথা মুন্ডু বুঝতে পারল না। হাঁকাহাঁকিতে দৌড়ে এসে ইমাম সাহেবকে তাড়াহুড়োর কারণ জানতে চাইবার আগেই তিনি মুখের ওপর কথাগুলো বলে দৌড়ে বেরিয়ে যান। একবার আকাশের দিকে তাকিয়ে আসন্ন বৃষ্টির কথা ভেবে আর অন্য কিছু মাথায় আনতে পারল না করিম। জলদি তালা লাগিয়ে ভাঙা সাইকেলটা নিয়ে গ্রামের দিকে হাঁটা দিল সে। ঝড়টা উদ্দাম বেগে বইছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার বেগ বলছে ঝড় থামবে না এবং বৃষ্টি আরো বাড়বে। এই প্রবল হাওয়ার বেগ সমগ্র জঙ্গলটাকে খেয়ে নেবে। মরণ ক্ষুধা ধরেছে আজ এই পিশাচির, বোধহয় কাউকে নিস্তার দেবে না, কিন্তু একে মুক্তি দেওয়া যাবে না, কিছুতেই না। আরো তাড়াহুড়ো করে মোটর চালালো ইমাম সাহেব, কিন্তু এ কি, রাস্তার মাঝে গাছ চাপা পড়ে আছে একটা জিপ গাড়ি। জলদি মোটর থামিয়ে প্রবল ঝড়ের মধ্যে গাড়ির কাছে গেলেন হুমায়ুদ্দিন। ভেতরের দিকে উঁকি দেওয়া মাত্র একটা ঠান্ডা শীতল স্রোত বেয়ে গেল শীত দাঁড়াবে। গাছের একটা অংশ বুকের এফোড় ওফোড় হয়ে পড়ে আছে একটা লাশ, বোধহয় ড্রাইভার। লাশটাকে দেখে 10 হাত পিছু হটে আসলেন তিনি। পিঠের দিকে একটা কাঁটা ঝোপ ঠেকল, ভয়ে পিছন ফিরে দেখলেন পাশের কাঁটা ঝোপটাতে একটা ছেঁড়া জামার অংশ লেগে আছে, সাথে একটু রক্ত। বলে দিচ্ছে ওই গভীর জঙ্গলটার দিকে কেউ ভয়ে প্রাণপণে দৌড়ে গেছে। ধরফর করে উঠল হুমায়ুদ্দিন সাহেব, দৌড় দিল ওই অন্ধকার পথটার দিকে। বাঁচাতেই হবে, কোনোভাবেই অঘটন ঘটতে দেওয়া যাবে না। দৌড়তে দৌড়তে সে এসে পড়ল জঙ্গলের ঠিক দক্ষিণে। হঠাৎ এসে থমকে দাঁড়িয়ে পড়ল সে। মনে মনে যে আশঙ্কাটা তৈরি হয়েছিল সেটাই শেষ অবধি সত্যি হল। অচেতন হয়ে পড়ে আছে একটা কোট পরা ভদ্রলোক, কোটের কিছুটা ছিঁড়ে গেছে। দূরে পড়ে আছে একটা সেলফোন, গায়ে হাতে পায়ে বিশ্রী রকমের অমানসিক ও নৃশংস আঁচড়, তবে নিঃশ্বাস পড়ছে। এটা দেখে খানিকটা অবাক হলেও শরীরটাকে উল্টো করতে হাতের মুঠো থেকে খসে পড়ল একটা তাবিজ। বুঝলেন এই মানুষ নিজের অজান্তেই রাস্তা খুঁজতে খুঁজতে চলে এসেছিল এই পরিত্যক্ত চার দেউলের ভাটে। আর তারপর সেই পিশাচির ছলনাতে হোক বা নিজের ভুলেই হোক, নিশি কোনোক্রমে মুক্ত হয়েছে মন্ত্রপুত ডাব থেকে। কিন্তু ওই পিশাচি একে নিজের স্বীকার করতে পারেনি, কারণ হয়তো এই তাবিজ। যাই হোক, শেষ রক্ষে যেটুকু হয়, যে মুক্তি পাবার সে পেয়ে গেছে। ঝড় হয়তো এবার থেমে আসবে। হুমায়ুদ্দিন সাহেব বুঝতে পারলেন প্রকৃতির আসল খেয়াল। আবার 18টা প্রাণ, ভাগ্যের চাকায় যা থাকে তাতে ঠান্ডা বেই। এক ভয়ানক ভয়ে আতঙ্কে সে দূরের দিকে তাকিয়ে রইল উদাসীন চিত্তে। শুকিয়ে গেল তার গলাটা, ভয়ে ভয়ে সে বিড়বিড় করে আল্লাহর কাছে দোয়া চাইল সেই রাক্ষসী যেন কোনোভাবেই আর কারোর ক্ষতি করতে না পারে। কিন্তু হয়তো এই দোয়া খুব একটা লাভজনক ছিল না, সেটা তিনি সেদিন বুঝলেও ব্যর্থ চিত্তে বার বার চাইতে লাগলেন মহান ঐশ্বরিক করুণাময়ের কাছে। ঘন ঘন মেঘের ডাক আর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো বাতাসের বেগে এক আসুরিক শক্তির মুক্তির বার্তা দিয়ে গেল সমগ্র সজীব প্রাণী জগতের উপর দিয়ে। সাল 2022, বর্তমান সময় 24শে জানুয়ারি। ফোনের ঘড়িটা বলছে এখন বাজে 8:52, 9টা ছুঁই ছুঁই। তবে সুমনের মনের মধ্যে একটা অজানা আশঙ্কার ঝংকার মেজাজের 12টা বাজিয়ে রেখেছে। হঠাৎ একটা ফোন কল এসে ভাবনায় ছেদ পড়ল। হ্যালো সুমন, আমি শুভ বলছি রে, বাইরে নাকি? হ্যাঁ বল। তা একটু বাইরেই আছি বুঝলি, বাড়ি ফিরছি। তুই কলকাতা ফিরলি কবে? আচ্ছা তোর গলাটা এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন, আর এত ধরফর করছিস কেন? এই তো আজকেই আসলাম। আর বলিস না ভাই, অঘটন হয়ে গেছে রে। রফিকুল খাঁ মানে আমাদের বাংলাদেশের ব্যাচের সেই রফি রে, ওকে নাকি আর পাওয়া যাচ্ছে না। অ্যাক্সিডেন্টের পর তো হাসপাতালে ভর্তি ছিল, তুই তো জানিস, কিন্তু সেখান থেকে নাকি হঠাৎ করেই পালিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসপাতালে নাকি শেষ অবধি জানা গিয়েছিল যে অ্যাক্সিডেন্টের পর যখন থেকে জ্ঞান ফিরেছে, খালি নাকি ও ভুলভাল ভুকে যাচ্ছে, কিসব অদ্ভুত ছড়া। সে যাই হোক, আর আর আশ্চর্যের কথা কি জানিস? কি বলছিস? আরে ও তো অসুস্থ, পালালো কি করে? আর কি যেন একটা আশ্চর্যের ব্যাপার বলছিলিস? উত্তেজিত হোস না, বলছি বলছি, সব বলছি শোন। আজ বাংলাদেশ থেকে এসেই আমি হাতিবাগানে একটা কাজে গিয়েছিলাম, কাজটা হয়নি বলেই মাথাটা এমনি গরম ছিল। তো আমি আবার কিভাবে কি করব সেটা ভাবছি, কিছু মাথায় আসছিল না। হঠাৎ একটা লোকের সাথে আমার ধাক্কা লাগে, আমি মাথা গরমের মুখে মারতেই গিয়েছিলাম, কিন্তু হঠাৎ থমকে দেখলাম যে রফিকুল খাঁ। আমি তো অবাক, মাথা গরমটা কন্ট্রোল করে ওকে কিছু জিজ্ঞেস করতে যাব, হঠাৎ ও একটা বিকট হাসি হেসে কিছু একটা আল বকলো, আর তারপর হাতিটা ছাড়িয়ে নিয়ে লাফাতে লাফাতে পালালো। ও বাংলাদেশ থেকে কি করে এখানে এলো জানি না, কিন্তু ওর ওই বিকট হাসি, পাগলের মতো উল্লাস, আর ওই বিকট ছড়া, সব কিছুই যেন ভারী অদ্ভুত ব্যাপার ভাই। ও মাই গড, ইটস ইম্পসিবল। আচ্ছা তারপর তারপর তারপর আচ্ছা কি বলছিল, কিছু মনে আছে তোর? শুভর কথাগুলো শুনতে শুনতে মাথার মধ্যে থাকা ভয় আশঙ্কাগুলো আরও মাথা চাগার দিয়ে উঠছে, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ শুভর মুখে ছড়ার কথাটা শুনে তড়াক করে লাফিয়ে উঠল সে। মাথার মধ্যে কি একটা খেলে গেল, কোথাও একটা চেনা চেনা লাগছে সব কিছু। হঠাৎ একটা তীব্র ব্রেকের ঝাঁকুনিতে চিন্তায় ব্যাঘাত পড়ল, একটা বাম্পার বোধহয়। সন্ধ্যের দিকে এই রাস্তাটা বড্ড ফাঁকা থাকে, তাই বোধহয় একটু জোরেই টানছে ড্রাইভার, তাই একটু কম জোরে চালাতে বলে আবার মোবাইল স্ক্রিনের দিকে মন দিল সে। হ্যালো, আরে শুভ শোন না, শোন শোন শোন শোন, রফি কি বলছিল তোর কিছু মনে আছে? না রে মনে নেই, তবে আমি ভেবে পাচ্ছি না যে বাংলাদেশ থেকে ও এখানে কি করে এলো। তুই তো পুলিশ ভাই, একটু খোঁজ করার চেষ্টা কর না ভাই, আমার খুব টেনশন হচ্ছে। আরও কিছুক্ষণ কথা বলে রেখে দিল ফোনটা। পুলিশের জিপটা রাতের শহরের স্ট্রিট ল্যাম্পের আলোর দিশা ধরে ছুটে চলল নিজ গন্তব্যের উদ্দেশ্যে। 25শে জানুয়ারি, আন্দাজ বিকেল 5:45, আমা স্ট্রিট। হঠাৎ প্রচণ্ড রেগে উঠল সুমন। জিজ্ঞাসাবাদের জন্য এসেছিলেন উনি, ইন্দিরা দেবীর জবানবন্দিতে খটকা লাগায় প্রবলভাবে ওনাকে চেপে ধরেন। এটা দেখে প্রচণ্ড রেগে যান অবিনাশবাবু এবং সুমনকে অত্যন্ত বকাবকি করতে শুরু করেন, আর বারবার নিশির কাজ বলে দাবি করতে শুরু করলে অত্যন্ত রেগে যান সুমন। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো তুমি কি করে তোমার ছেলেকে খুঁজে পাও, আর আমি যদি হেরে যাই না এই সর্বসমক্ষে আমি নাক্ষত দেব। এবার দুজনের মাঝের প্রতিদ্বন্দ্বিতাকে সামলানোর তাগিদে মাঝখানে এসে দাঁড়ালেন বাড়ির গৃহবধূ। তিনি বললেন, আমি আর কিচ্ছু চাই না গো ঠাকুরপো, আমি শুধু আমার ছেলেকে চাই। না না বিনা, এটা আমাদের মধ্যেকার ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলিও না। তোমার ছেলেকে ফেরাতে এই আইন কারণ কিচ্ছু করে উঠতে পারবে না। এই শোনো সুবিধা, এসব করে কিচ্ছু হবে না, আজকালকার দিন সম্পর্কে না তোমার কোনো আইডিয়া নেই। আমায় তুমি নির্বোধ বলতে চাইছো? তুমি আমায় শেখাতে এসো না। চোখের জল মুছতে মুছতে দৌড়ে রান্নাঘরে চলে গেলেন বীণা দেবী। এখন তার মুখ দিয়ে গড়িয়ে পড়া নিকষ কালো কষ প্লেটে রাখা সিঙাড়া মিষ্টির উপর পড়তেই ঈষৎ নীল হয়ে খানিক জৌলুস হারালো খাবারগুলি। বিতর্কে মশগুল দুটি মানুষ সেটা লক্ষ্যই করল না। মুচকি হেসে তিনি বললেন, যত মত তত পথ, নিরুদ্দেশ মনোরথ। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, বিকেলবেলা পুলিশ স্টেশন। আর এই মুহূর্তে যে বিশেষ খবরের উপর আমরা নজর রাখব তা হলো, আজ এবং গতকাল মিলিয়ে আমহা স্ট্রিটে মোট চারজন শিশু নিখোঁজ হয়েছে। পুলিশের মতে অপরাধী এতটাই বিচক্ষণ যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভুল ত্রুটিও সে করেনি, কোনো সূত্রই সে ফেলে রেখে যায়নি। এই বিষয়ে বিশেষজ্ঞদের মত একবার আমরা শুনে নেব। ক্রমাগত মিডিয়ার মাতামাতি আর শিশু নিখোঁজের ঘটনা পুলিশ থেকে প্রশাসন সব কিছুকেই বিপাকে ফেলে দিয়েছে। প্রায় সব ঘটনার একই কারণ, হয় বাড়ি, নয়তো কিন্ডারগার্ডেন, নয়তো বাগিচা, যেখান থেকে হোক শিশু নিখোঁজ হচ্ছে। এবং আততায়ী এমনই কৌশলে শিশুদের অপহরণ করছে যে কোনো নাম গন্ধ টের পাওয়া যাচ্ছে না। এইসব ঝামেলায় সদ্য বদলি হওয়া সুমনের এখন চাকরির পুরো টানাটানি অবস্থা। কি করবে ভেবে না পেয়ে ক্রমাগত পুরনো কেস ফাইল ঘাঁটছে আর শহরের অলিগলিতে খুঁজে চলেছে সমস্ত আততায়ীদের, কিন্তু কোনোভাবেই এই ঘটনার সাথে কেউ জড়িত নয়। বৌদিকে আর কোন মুখে ভাইপোর হারানোর দুঃখে আশ্বাস দেবে কিছুতেই বুঝতে পারছে না। প্রবল যন্ত্রণাতে মাথা ফেটে যাচ্ছে তার। হঠাৎ একটা গাড়ির শব্দে আবার উঠে বসল সে, আবার একই কেস হয়তো। ২৮শে জানুয়ারি, বর্তমান সময় বিকেল ৪টে, কলকাতা, আমহা স্ট্রিট। টিভি বন্ধ করে দিয়ে বীণা দেবী বললেন, ওগো আমার ছেলেটাকে তুমি খুঁজে এনে দাও গো, দয়া করে ওকে খুঁজে এনে দাও, দয়া করে। এই থামো তো তুমি, ধমক দিয়ে উদ্দিষ্ট ব্যক্তি বললেন, আচ্ছা আচ্ছা, ছেলেটা কি শুধু তোমার একার, আমার কেউ নয়? আরে দশটা বছর ধরে ওকে কোলে পিঠে মানুষ করেছি আমি। বিকেলে তুমি যখন সিরিয়াল দেখতে বসতে, তখন ওকে নিয়ে সব কাজ ফেলে শটান অঙ্ক করাতে বসতাম। রাতে ঘুম না এলে তুমি অনেক সময় বিরক্ত হয়ে পাশ ঘুরে শুয়ে পড়লেও আমি ওকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতাম। আর আজকে চশমার ফাঁক দিয়ে ছলকে পড়ল জল। কাঁদো কাঁদো গলায় তিনি বললেন, ওগো গিন্নি, আমি ওর বাবা, ছেলে হারানোর বেদনাতে আমিও বেদনাগ্রস্ত। কাল রাতে আমারও চিন্তায় ঘুম হয়নি, সেটা যদি তুমি বুঝতে তাহলে আজ এমন কথাখানা বলতে পারতে না। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে এক ছুটে দৌড়ে গেলেন বীণা দেবী। দরজায় দাঁড়িয়ে থাকা লোকটা অনেকটা পড়ে যাওয়ার উপক্রম করে থতমত খেয়ে চোখ বড় বড় করে তোতলাতে তোতলাতে বললেন, অবিনাশ আছে। হঠাৎ বীণা দেবীকে দেখে যেন থতমত খেয়ে যান উনি, কিন্তু সেটা তৎক্ষণাৎ গোপন করে নেন। হ্যাঁ ওগো, তোমায় ডাকছে। হ্যাঁ কি হয়েছে বলো রন্দা। বলছি উনি কে? মানেটা কি? ও তো তোমার বৌমা বীণা। তাহলে ওই বাড়ির পিছনের পুকুরে যার দেহ ভেসে উঠেছে সে কে? মানে? এক তীব্র বিস্ময় তথা আতঙ্কে অবিনাশবাবুর মাথাটা ফট করে ঘুরে গেল। ভালো করে একবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে নিয়ে বলরামবাবুকে বললেন, এসবের মানে কি? আমি কি মিথ্যে বলবো? পাড়ার সকলেই দেখেছে, বিশ্বাস না হয় এসো এসো আমার সাথে। সেই শুনে দুজনে যেতেই যাচ্ছিল, এমন সময় তীব্র কণ্ঠে বীণা দেবী বলে উঠলেন, দাঁড়াও, শুধু তুমি নয় আমিও যাব। আচ্ছা চলো। দরজা দিয়ে বেরোতে যাবে, হঠাৎ দেখা হলো সুমনের সাথে। অপর পাশে দাঁড়িয়ে থাকা সুমন এবার জল ভরা চোখ নিয়ে বলে উঠল, সুবিধা, আমি আমি পারলাম না সুবিধা, আমি আমি পারলাম না কাউকে বাঁচাতে। আমি ছেলেটাকে বাঁচাতে গিয়ে বৌদিকে, আচ্ছা তুমি কিছু বুঝতে পারোনি না? এসব কি বলছো তুমি সুমন? তোমার বৌদি তো আমার পাশেই আছে। ধীরে ধীরে পিছন থেকে বেরিয়ে এলেন বীণা দেবী। ক্রোধিত বদনে বললেন, কোথায় কোথায় দেখি কোথায়? আমি সশরীরে থাকতে কিনা আমাকেই মৃত বলে ধারণা করা হচ্ছে, কোথায় দেখি কোথায়? তবে পুকুরের সামনে যেতেই ঘটল এক চমৎকার। ফুলে ফেঁপে ওঠা মৃতদেহটা, যাকে এতক্ষণ সকলে বলছিল বীণা দেবী, এখন দেখা গেল সেটা একটা বাচ্চা মেয়ের মৃতদেহ। এবার যেন সবাই একটু থতমত খেয়ে গেল। মৃতদেহের দিকে আঙুল তুলে তিনি বললেন, কি বলি আমার ছেলেটাকে আড়াল করে কি এবার তোমরা আমায় মারতে চাও? কি করছো তোমরা পুলিশ হয়ে? যে যেখান থেকে পারো আমার ছেলেটাকে নিয়ে এসো আমার ছেলেকে। এই বলে তিনি হন্তদন্ত হয়ে বাড়ির দিকে চলে গেলেন। এরপর সুমন বিস্মিত কণ্ঠে ডাগর চোখ করে বলল, জানো তো দাদা, আমি কিন্তু ঠিকই দেখেছিলাম, এমনকি ওরাও তো সবাই আমাকে বললো। আচ্ছা এতজন কি ভুল বলবে বা ভুল দেখবে? আমি না কিছুতেই অঙ্কটা মেলাতে পারছি না। আর আমি যদি বলি তুমি যা দেখেছো সেটাই ঠিক, ও তোমার বৌদি নন? এ কি বলছো তুমি দাদা, তোমার মাথা ঠিক আছে তো? চলো বাড়ি চলো, সব বোঝাচ্ছি। না গো দাদা, আমার এখন এই লাশটাকে মর্গে পাঠানোর ব্যাপার আছে, আমি বরং রাতে আসব। ঠিক আছে, তবে আমি তোমাকে ফোন করে জানিয়ে দেব কিভাবে কি করবে, বিনা যেন কিচ্ছুটি টের না পায়। বলরাম দা তুমিও থাকবে কিন্তু, এখন বাড়ি যাও। সমগ্র ঘটনা সুমনের পাশাপাশি যুক্তিবাদী বলরাম বিশ্বাসকেও চমকে দিয়েছিল সেদিন, যেন অবিশ্বাস্য ঘটনা, স্তব্ধ করে দিয়েছিল তাকে। তখন একটাও প্রশ্ন করতে পারেনি সে, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা বোঝবার চেষ্টা করছিল। অবিনাশের কথায় মাথা নাড়িয়ে চলে গেল সুমন। না, মাথার মধ্যে কিছুই ঢুকছে না সুমনের। চোখের সামনে বৌদির এমন আশ্চর্য ঘটনা, আবার অন্যদিকে শহরের বুকে একের পর এক বাচ্চা নিখোঁজ হয়েই চলেছে, সাথে আবার বন্ধু পাগল হয়ে কলকাতার শহরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আবার অদ্ভুত ছড়া, একের পর এক সব চিন্তা ভাবনা গুলিয়ে তাল গোল পাকাচ্ছে, কিছুতেই কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছে না সে। আবার সুবিধা এরকম বাড়াবাড়ি শুরু করেছে, এদিকে ইন্দিরা দেবী কিছুই জানেন না, নাকি জেনেও কিছু জানাচ্ছেন না, সেটা বোঝাই যাচ্ছে না, কোথাও তো একটা বড় জল ঘোলা হচ্ছেই। পুলিশ স্টেশনে এসে খানিক জল খেয়ে আবার ভাবতে শুরু করলো সে একদম শুরু থেকে। এমন সময় একটা মেসেজ ঢুকলো তার ফোনে, শুভ মেসেজ করেছে। মেসেজের উত্তর দেয় সে, কিন্তু কথা বলতে বলতে সে যেন আকাশ থেকে পড়ে। শুভ নাকি কলকাতাতে বিগত মাসখানেক ধরেই নেই, আর খাঁ তো দিব্যি সুস্থ আছে এখন। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের ঘটনাটা সত্যি, কিন্তু পরের দুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় সে। কথা আর বলে উঠতে পারে না সে, মেসেজ দেখেও রেখে দেয়। আবার তার চিন্তায় ছেদ পড়ে, তাহলে কি সুবিধার কথাগুলোই সব ঠিক, এসবই নিশির কাজ? কিন্তু তাহলে তো সুবিধার ছেলে বা অন্য নিখোঁজ শিশুদের আর খুঁজেই পাওয়া যাবে না। না, আর ভাবতে পারে না সে, আবার চিন্তায় ছেদ পড়ে একটা ঘটনার সহসা উপস্থিতিতে। বাইরে একটা জটলা হয়েছে, একটা পাগলকে নাকি একটা গাড়ি ধাক্কা দিয়েছে, যদিও খুব একটা জটিল কিছু হয়নি। বিরক্ত চিত্তে সহসা বাইরে গেলেন অফিসার, কিন্তু বাইরে যেতেই সে তাজ্জব হয়ে গেল, এ তো সেই পাগল। ভালো করে দেখার চেষ্টা করলো সেটা রফিকুল খাঁ কিনা, কিছু জিজ্ঞাসা করতে যাবে এমন সময় খিলখিল করে বিকট চিৎকার করে লাফিয়ে উঠল সে। বিকট চিৎকারে সকলে অবাক। পাগলটা অফিসারের দিকে তাকিয়ে বলল, তুই মরবি। এই বলে দৌড়ে পালালো সে। ব্যতিব্যস্ত জনতা পাগল বলে খানিক দুচ্ছাই করে যে যার কাজে চলে গেল। পাগলের কথা শুনে মাথায় রাগ সপ্তমে উঠলেও শহরের বুকে জনতার সামনে সেটা কোনো রকমে সামলে নিয়েছিল ইন্সপেক্টর সুমন, সামলে নিয়েছিল অদম্য সন্দেহটাও। যতই হোক, সর্বসম্মুখে পাগলকে অ্যারেস্ট করা যাবে না। যথারীতি রাত্রিবেলায় একত্রিত হলো তিনজন। বীণা দেবীর আড়ালে চলল শলা পরামর্শ। যথারীতি বলরামবাবু এবং সুমনকে দুটো আলাদা জায়গা থেকে নজর রাখতে বলে রাতের খাওয়া খেয়ে শুয়ে পড়লেন। পাশে শোয়া বীণা দেবীকে আরেকবার যাচাই করে দেখলেন। এবার পাশ ফিরে শুয়ে পড়লেন অবিনাশবাবু। এদিকে সুমনের অধীরতা বেড়েই চলেছে। সুবিধা যে ওকে কী বলবো বলবো করে বলছে না কে জানে। খালি বলেছেন যতক্ষণ না তিনি জানলার সামনে এসে মোট তিনবার তার নাম ধরে ডাকবেন ততক্ষণ পর্যন্ত যেন কোনো মতেই সে বাইরে এক পাও না দেয়। বড্ড একঘেয়ে লাগছে তার। ঠিক এমন সময় ঘড়িতে ঢং ঢং করে রাত ১২টা বাজল। হঠাৎ খোলা জানলা থেকে একটা শব্দ কানে ভেসে আসলো তার। না, এই ডাকে সাড়া দিতে বারণ করে দিয়েছে সুবিধা। তবে ওই যে কাতর আর্তনাদ, সুমন সুমন আমায় বাঁচাও, এ কিসের ডাক? মাত্র একবারই, তারপর সব শেষ। এবার কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে ধ্বনি লক্ষ্য করে জানলার দিকে তাকাতেই জেগে উঠল দুটো নিকষ অথচ তীক্ষ্ণ কালো চোখ। এরপর শুধু একটা আর্তনাদ। চোখটা খানিক লেগে এসেছিল অবিনাশের। হঠাৎ একটা ক্ষীণ আর্তনাদ তার পাতলা ঘুম ভাঙিয়ে দিল। বিছানায় তাকিয়ে যেন অবধারিত ঘটনার পরিপ্রেক্ষিতে একটু হাসলেন। তবে ওই আর্তনাদটা কিসের? নিশির মায়াজাল না তো? একবার হয়েই সেটা থেমে গেছে, তাও প্রায় ১০ মিনিটের মতো হল। বলরামবাবুও ছুটে এসেছেন তার ঘরে। অবিনাশবাবুর বাড়ির লাইব্রেরি থেকে আনা পুঁথিটা যেটাকে বালিশের নিচে লুকিয়ে রেখেছিলেন সেটাকে নিয়ে বলরাম কাকাকে কোনো জবাব না দিয়ে ওনাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গিয়ে উঠলেন সুমনকে ইশারা করতে ঘরের জানলার দিকে। পিছনের দরজা দিয়ে বাগানের পথ ধরে সেখানে গিয়েছেন তিনি। তবে কই, তিনবার ডাকার বেশ খানিকক্ষণ পরেও তো ছেলেটার প্রত্যুত্তর পাওয়া গেল না। নিশ্চিত সুমন তার বহুদিনের পরিচিত গ্রাম বাংলার অতি জাগ্রত বিভীষিকার কবলেই পড়েছে। এবার সে নিশির বিরুদ্ধে অধিকতর দৃঢ় প্রতিজ্ঞ, কারণ এবার শিকারী একজন নয়, বহুজনের শিকার করেছে। তবে সে কোথায় খুঁজবে তাদের? কোথায় খুঁজে পাবে তার প্রাণাধিক প্রিয় ছেলে ও ভাই সুমনকে? উপায়টা করে দিল স্বয়ং শত্রুপক্ষ। সুবিধা বলে একবার ডাকতেই অবিনাশ বুঝে গেল এটা সেই মায়াবিনীর চাল। পিছন ঘুরে তাকাতেই থমকে দাঁড়াল। না, এ তো জলজ্যান্ত সুমন। তবে না, কিছুতেই না, শত প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে খেতে একটা কথা কানে এলো, আমার সঙ্গে এসো। মন্ত্রমুগ্ধের মতন দ্রুত পদে সুমনের পিছন পিছন যেতে লাগলো দুজন। আনুমানিক ঝড়ের বেগে নিয়ে গেল এক গহীন জঙ্গলে। কিন্তু এটা তো বর্তমান সময় না, বা বলা বাহুল্য যে বাস্তব সময়ের কোনো অংশই না, এটা তো বহু যুগ অতীতের কোনো এক অংশ। তারা তাহলে সময়ের চক্রে কোনো এক নিষিদ্ধ সময়কালে এসে পড়েছে, যেখানে সাধনা করছিলেন একজন তান্ত্রিক। তীব্র মন্ত্রধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। এবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ঘুরে তাকালেন তিনি। সে কি ভীষণ রূপ! দীর্ঘকায় সুঠামদেহী তৈলাক্ত চেহারা, চোখ দুটো ভাটার মতো লাল, মুখের দাড়িগুলো জটবদ্ধ হয়ে তালগোল পাকিয়ে রয়েছে, ঠোঁটের ফাঁক দিয়ে ছলকে পড়ছে ঈষৎ রক্ত, মাথায় জড়ো হওয়া তেঁতুল জটা সাপের ফোনার মতো ফোঁস ফোঁস করছে। বিদ্যুৎ বরণ কণ্ঠে তিনি বললেন, আরে এসো এসো, তুমি তো আমার চিরশত্রু বিশ্বনাথের অপৌত্র, তাই না? তা তুমি কোনোদিনও এই বাংলাদেশে এসেছো এর আগে? না বোধ হয়। আমার আবার শহুরে মানুষ, বিশেষ করে কলকাতার মানুষদের বড্ড ভালো লাগে। তোমায় আমার বড্ড মনে ধরেছে, তাই তোমায় যে আমি এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না। আসলে আমার তোমাকে চাই না, চাই তোমার হাতে থাকা ওই ওই পুঁথিটাকে, যেটাকে তোমার ওই সেই আহাম্মক ঠাকুর দাদা দীর্ঘ জীবন ধরে লিখে রেখেছিল, যেখানে লেখা রয়েছে নিশিকে পরাজিত করার জন্য জেলেদের প্রবল শক্তিশালী সেই মন্ত্র, যেটা আমার চাই। তুমি হয়তো ঠিক তোমার পপ্রিতার মতো, তাই না? কি একগুয়ে! তাই ছল করে প্রথমে তোমার স্ত্রী, তারপর ছেলে এবং আরো 15 জনকে হরণ করে আমার এই ক্যাঁকে গুঁজে রেখেছি। কোথায় রেখেছেন ওদের? আপনি যা চান আমি আপনাকে সব দিয়ে দেব। আগে আমার পরিবার ও পরিজনদের আমার কাছে ফিরিয়ে দিন। কে কে আপনি? কোথায় এনেছেন আমাদের? সুমন কোথায়? বৌমা বাচ্চা কোথায়? জবাব দিন, জবাব দিন, ফিরিয়ে দিন ওদেরকে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আবার খুব দয়ালু মনোভাবী কি না, একসময় অনেকের প্রভূত ক্ষতি করেছি, তবে আজ আমার একটাই লক্ষ্য, শুধু তোদের ক্ষতি সাধন করা, তোদের বংশকে নির্বংশ করে দেওয়া। রাখ সব কথা, এনে তোর লোক নিয়ে যা। তখনও ঠিক বুঝে উঠতে পারছিলেন না বলরাম বিশ্বাস যে এসব হচ্ছেটা কি। বাস্তব অবাস্তবের দুনিয়ার বাইরের কোনো এক জগতে তারা এসে পড়েছে, আর এসব যা চোখের সামনে হচ্ছে সেগুলো কি সত্যি সঠিক, নাকি মায়া আবদ্ধ হয়ে মনের অজান্তেই কোনো এক ঝোঁক ছাড়ে ঢুকে পড়েছে তারা। কিন্তু এত ঘন জায়গা তো কলকাতা শহরের বুকে থাকতে পারে না। তার ঘোর কাটবার আগেই দেখল অবিনাশ মন্ত্রমুগ্ধের মতো তান্ত্রিকের কথা মতো কাজ করছে। তান্ত্রিক একে একে তার স্ত্রী, ছেলে এবং অবশেষে সুমনকে প্রকট করে তার হাতে তুলে দিলে কথা মতন বইখানা তাকে দিয়ে দিলেন অবিনাশবাবু। এবার সহাস্য বদনে স্ত্রীর হাত ধরে ছেলেকে কোলে তুলে নিয়ে বেরিয়ে আসতে লাগলেন। হঠাৎ তান্ত্রিক ডাক দিল, চলে আয়। আচমকাই সকলে কালো ধোঁয়ায় পরিণত হয়ে গিয়ে একটা প্রতিবিম্বের রূপ নিল। বিস্ফারিত চোখে তিনি দেখলেন সবই ছিল তার ভ্রম। এতক্ষণ যারা ছিল তার স্ত্রী, ছেলে, ভাই, এখন তারাই নিশি হয়ে তার কাছে ধরা দিয়েছে। হঠাৎ দুঃখে বিষাদে মাটিতে বসে পড়লেন তিনি। এবার নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না বলরাম। জানা অজানার ঘোর কাটিয়ে তিনি তৎক্ষণাৎ দৌড়ে গেলেন অবিনাশের কাছে। তারপর রাগে ক্রোধে একটা কাঠের ডাল তুলে মারতে গেলেন তান্ত্রিককে। শুনতে পেলেন না অবিনাশের বারণ ধ্বনি। তান্ত্রিকের ক্ষমতায় তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে গেলেন। প্রবল রাগে ক্ষোভে দুঃখে ফেটে পড়ল অবিনাশ। হাউ হাউ করে লুটিয়ে পড়ল মাটিতে। তার আর কিচ্ছু করার নেই। তান্ত্রিকও সেই সময় অট্টহাস্য করতে করতে বনের আরো ভেতরে চলে গেল। এমন সময় অবিনাশের সামনে একজন যুবতী এসে দাঁড়ালো। তার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে খানিক নিরীক্ষণ করে বলল, হে বৎস, তুমি শান্ত হও। নিশিকে পরাজিত করার মন্ত্র বিনা তাকে কোনোভাবেই পরাস্ত করা যাবে না। সেই জন্য তোমাকে তান্ত্রিকের অভীষ্ট দেবী কালীকে জাগ্রত করতে হবে। তবে একটা কথা, তাকে জাগ্রত করতে হলে বলি দিতে হবে তরতাজা 18টি প্রাণীর, অর্পণ করতে হবে 4 দেউলির ভাটে। আমার দেওয়া খড়গ তোমাকে পথ দেখাবে। চমকে উঠে অবিনাশ বললেন, হে দেবী, আমি কি করে এতগুলো প্রাণকে হত্যা করব? কি করে এতটা নির্মম হব আমি? শোনো বৎস, বিশেষ কিছু পেতে গেলে অনেক ক্ষেত্রে বিশেষ কিছু দিতে হয়। আজ যদি তুমি তোমার প্রপিতামহের এই অসম্পূর্ণ কার্য সম্পন্ন করতে না পারো, পরবর্তীতে প্রাণ হারাতে হবে আরো অনেক প্রাণীকে। এই বলে দেবী অদৃশ্য হলেন এবং তার সামনে একটি খড়গ ফেলে রেখে গেলেন। এবার চোখের জল মুছে অবিনাশ খড়গ হাতে তুলে নিয়ে টলমল পায়ে আগের দিকে এগিয়ে যেতে লাগলেন। জঙ্গল খুঁজে বহু পশু পাখি পেলেন এবং কোনো রকমে তরতাজা প্রাণ সংগ্রহ করলেন। এক এক করে মুন্ডুগুলো আগুনে নিক্ষেপ করতে গিয়ে সে দেখল একটা মুন্ডু কম পড়ছে। প্রাণী হত্যার সময় সে এতটাই নৃশংস হয়ে উঠেছিল যে সাংখ্যিক মানের দিকে নজরই দেয়নি। এবার কি হবে? তৎপরতার সঙ্গে কাঁদতে কাঁদতে সে বলল, মা, তোর যদি এই ইচ্ছে হয়, তুই যদি এতেই সন্তুষ্ট হোস, তবে তাই হবে। আজ আজ তোর এই যজ্ঞমণ্ডলে আমি আমার মুণ্ডচ্ছেদ করে তোকে অর্পণ করব। এই বলে সে যেই খড়গটা নিয়ে নিজের গলা নিক্ষেপ করে বসাতে গিয়েছে, অমনি কোথা থেকে একটা বাচ্চা মেয়ে এসে তার হাতের খড়গটা ধরে তাকে বাধা দিয়ে বলল, কি করো গো বাবা, তুমি আমায় হত্যা করো, আমায় হত্যা করে তুমি দেবীকে অর্পণ করো। তুমি তুমি কে মা? এই জঙ্গলে কি করছো? না মা, না, তুমি আমায় বাবা বলে ডাকলে। না না না, আমি আমি তোমায় কিছুতেই হত্যা করতে পারবো না। আমি এই জঙ্গলেই থাকি, শোনো, আমি যা বলছি তাই করো, সময় নষ্ট করো না। না মা, না, কিছুতেই পারবো না। এই বলে যেই সে খড়গটা দিয়ে নিজের গলায় কোপ বসাতে যাবে, এমন সময় ছোট্ট দুটো হাত কোন জাদু বলে তার হাতের অস্ত্রটা তুলে নিজের গলায় বসিয়ে দিল। তবে এ কি, আর্তনাদ নয়, খিলখিলিয়ে হাসছে মেয়েটি, এক ফোঁটা কান্নার রোল নেই, এও কি সম্ভব? বিস্মিত হয়ে সে দেখতে লাগল সৌম্যকান্তি পুতুল পুতুল গরণের মেয়েটা এক দীর্ঘকায় নারী মূর্তিতে পরিণত হচ্ছে। কোমর অবধি কোঁকড়ানো চুল নেমে গিয়েছে, সেগুলি সাপের মতন হাওয়ায় ভেসে ফোঁস ফোঁস করছে। ধরহীন সৌম্যকান্তি নগ্ন দেহ, গলা বেষ্টন করে রয়েছে ফণাধর, তার দুটো হাত, এক হাতে ছিন্নমস্তক, অপর হাতে খড়গ, গলা থেকে ফিনকি দিয়ে বেরোচ্ছে তিনটি তাজা রক্তের ধারা। একটি পান করছে নারী মুণ্ড, বাকি দুটোকে দেবীর দুই প্রান্ত থেকে প্রাণ করছে বাকি দুজন নগ্ন নারী। এবার এক গগনভেদী বজ্রকণ্ঠ বলে উঠল, আমি দেবী ছিন্নমস্তা, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তান্ত্রিক দেবী হয়েও আজ তোমার ভক্তি আমায় অভিভূত করেছে। তবে শোনো, সেই কুচক্রী কাপালিকের হাত থেকে আমি তোমায় রক্ষা করতে পারলেও নিশির হাত থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না। এর কারণ, পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে নিজের মধ্যে সমাহিত করার ক্ষমতা রয়েছে তার। এখন সে সর্বশক্তিমান, তাই যে কোনো উপায়ে তোমার ওই পুস্তকটি ব্যবহার করতে দিলে হবে না, তাহলেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, শেষ হবে বিশ্বনাথ ও পুষ্পরাণীর অসমাপ্ত অধ্যায়। তবে একটা কথা, এই যজ্ঞ বেদি ছেড়ে কোনোভাবেই ওঠা চলবে না, এই 4 দেউলির ভাটে বসেই তুমি আমার ধ্যান করো এবং তার শক্তিকে নিজের ভিতর সমাহিত করো, দেখবে সে নিজেই আসবে, বিবিধ ভ্রম সৃষ্টি করার চেষ্টা করবে কাপালিক অঘোরেশ্বর, তবে তুমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমার এই যজ্ঞ বেদিতে ধ্যান করতে বসবে, যথা সময়ে অমাবস্যার আকাশে দেখা যাবে বিরল এক দৃশ্য, মেঘে ঢাকা চাঁদ জ্যোৎস্না বর্ষণ করবে সমগ্র পৃথিবীর ওপর, আর নষ্ট করবে শতাধিক পুরনো তোমার প্রপিতার পুস্তকটিকে। তাই আমার কথা স্মরণ রেখো, জয় শ্রী ভব। এই বলে তিনি হাওয়ায় মিলিয়ে গেলেন। এবার তার কথা মতন অবিনাশবাবু ধ্যানমগ্ন হল। না না না না, নিশে যা যা ধরে আন ওই বিষের পবৌত্রকে, এখন এখন এখন তীরে এসে তরি ডুবোতে আমি কিছুতেই দেব না। নিজের সর্বশক্তি প্রয়োগ করে দীর্ঘ 150 বছর জীবনী শক্তিকে আমি ধরে রেখেছি। এত সহজে আমি পরাজিত হব না। সৃষ্টিকর ব্রহ্ম সৃষ্টিকর ওর মনে যেন তেন প্রকারেন ওকে ধরে নিয়ে আয় আমার কাছে। ধ্যানমগ্ন অবিনাশ এক মনে সে উচ্চারণ করে যাচ্ছে দেবী ছিন্নমস্তার বীজ মন্ত্র। এটাই মোট 18,000 বার জপ করতে হবে তাকে, এবং প্রতিবারে অগ্নিতে নিক্ষেপ করতে হবে একটি করে কৃষ্ণবর্ণ দ্রব্য, একটি করে চুল। মোটমাট 1,500 বার জপ করা হলে একটা দমকা হাওয়া এসে যজ্ঞের আগুন নিভিয়ে ফেলার যথাসাধ্য চেষ্টা করলেও কিছুতেই কিছু হলো না। এরপর একে একে তার স্ত্রীর কণ্ঠ, ছেলের কণ্ঠ, ভাই সুমনের কণ্ঠ নকল করেও তাকে টলানো গেল না। বহুক্ষণ প্রচেষ্টা করার পরেও সচেষ্ট না হয়ে একটা বড় গাছ ফেলে দিয়ে যজ্ঞের আগুন নিভিয়ে দিল নিশি। এবার চোখ খুলে তাকালো অবিনাশ, বাম হাতটা থেঁতলে গেছে বিরাট গাছটায়। তাও মুখ বন্ধ না করে এক মনে সে দেবীর মন্ত্র আওড়ে যেতে লাগল। তারপর কিছুক্ষণ চুপ। অবশেষে ক্লান্ত পরিশ্রান্ত নিশি চলে গেল তান্ত্রিকের কাছে, কিন্তু এবার হুকুম তামিল করার জন্য নয়, নিজের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য। 150 বছর আগেও পরাজিত হয়েছিল বিষুকে হরণ করতে, কিন্তু দেবী শক্তি তাকে বন্দী করে দিয়েছিল এই চার দেউলির ভাটে। সে যাত্রায় কাপালিক বেঁচে গেলেও আজ তার পথ আটকানোর কেউ নেই। তা বুঝতে পেরে তাড়াহুড়ো করে পুস্তকটি খুলতে লাগলো নিশিকে অবরোধ করতে, কিন্তু বিস্মিত চোখে দেখল পুস্তক পরিণত হয়েছে এক মুষ্টি হস্যে। কিন্তু নিশিও যে এত সহজে ছাড়বার পাত্রী নয়, এবার সামনে দিয়ে পথরোধ করে দাঁড়ালো সে। দুটো মিনমিনে কালো হাত ঘূর্ণির মধ্যে থেকে বেরিয়ে এসে তার গলাটা শক্ত করে ধরে ঘূর্ণির মধ্যে বদ্ধ করে এক বিশ্রী রকমের গর্জন করে গেল। আঠেরো হাজার মন্ত্রপাঠ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে অবিনাশ। যথারীতি মেঘমুক্ত চাঁদ জ্যোৎস্না বর্ষণ করেছে গোটা গ্রামের উপর। তার মাঝে সম্মিলিত হলো একটি তীব্র লাল ও তীব্র নীলাভ দুটি দূতি। সে এক অপরূপ মূর্তি। বাম দিক দিয়ে দেবী কালীর মূর্তি, অপর প্রান্তে দেবী লক্ষ্মীর মোহমোহী মূর্তি একসঙ্গে বলে উঠল, অবিনাশ, সব বিপদ কেটে গিয়েছে, সকলকে ফিরে পাওয়ার সময় এসেছে। এই নাও একটি রক্ত জবা, তুমি বিজয়ী হয়েছ। এটুকু বলেই তারা দুজন এক হলদেটে সাদা সুতীব্র আলোয় রূপান্তরিত হয়ে দর্শক ব্যক্তির দুই চোখ ঝলসে দিল। চোখ খুলতেই অবিনাশ দেখল সোফাতে সে শুয়ে আছে। থতমত খেয়ে সে উঠে পড়ল। স্ত্রী ডাকছে প্রবল, এখন কটা বাজে? ঘড়ির দিকে তাকাতেই সে তাজ্জব হয়ে গেল। এখন তো বিকেল, টুম করে একটা নোটিফিকেশনের শব্দ। ফোনের দিকে তাকাতে সে আরও হতবাক হয়ে গেল। তারিখ বলছে 24 জানুয়ারি বিকেল 4টে। আজ সে অফিস গিয়েছিল স্পষ্ট মনে আছে, কিন্তু সে বাড়িতে কি করে এলো? স্ত্রীকে জিজ্ঞাসা করতেই সে জানতে পারলো যে আজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে সে, এবং এসেই সোফায় গা এলিয়ে শুয়ে পড়েছিল। ছেলের কথা জিজ্ঞাসা করতে সে জানতে পারলো যে ইন্দিরা তাকে নিয়ে পার্কে গেছে, একটু বাদেই চলে আসবে। কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। সে দ্রুত বোন ইন্দিরাকে ফোন করল, কিন্তু ফোন লাগার আগেই দেখল ইন্দিরা ছোট বাচ্চাকে নিয়ে ফিরে এসেছে। ছোট্ট বাচ্চাটা বাবাকে দেখা মাত্রই দৌড়ে এসে কোলে উঠে পড়ে। কিছুই বুঝতে পারে না সে। তবে সত্যিই কি এতক্ষণ স্বপ্ন দেখছিল? সত্যিই কি তাই? বাম হাতের তালুতে থাকা রক্ত জবাটা বুঝিয়ে দেয় যে যা সে প্রত্যক্ষ করেছে সে সবই ছিল বাস্তব। তবে এসব আর কাউকে বলেনি সে। ফোনটা তুলে ডায়াল করলো বলরাম বাবুকে। ওপার থেকে জবাব পেয়ে শান্তির নিঃশ্বাস ছাড়ল অবিনাশ সান্যাল। সন্ধে হয়েছে, বাড়ির দারোয়ান ফের তন্দ্রাচ্ছন্ন চোখ নিয়ে কোনো মতে তাকিয়ে আছে রাস্তার ওপর। বারবার ঢুলছে আর জেগে উঠছে। বাড়ি বাড়ি সন্ধ্যার পুজো শুরু হয়েছে। এমন সময় এক পাগল এসে দাঁড়ালো বাড়ির সামনে। কি মনে করে খিলখিল করে হেসে উঠল আর বলে উঠল, এই বলে উল্লাসে হাসতে থাকে সে। আচমকা এই বিকট চিৎকারে ঘুমটা ভেঙে যায় দারোয়ানের। অসহ্য এই চিৎকারে পাছে পাড়ার পরিবেশ নষ্ট হয়, তাই সে লাঠিটা নিয়ে ঘা কয়েক পিটিয়ে বিদায় করে দিল লোকটাকে। কিন্তু কে এই পাগল? কোথা থেকে এর উদ্ভব? এত ভ্রম কিসের? উত্তরটা পাওয়া গেল না। দূরের অন্ধকারে সে নিজের পরিচয় আর একরাশ রহস্য নিয়ে অদৃশ্য হয়ে গেল। শেষ হল নিশি কথনের দ্বিতীয় অধ্যায়। গল্প পাঠে পিনাকি, গল্পের সূত্রধর আমি শুভম, অন্যান্য চরিত্রে রাজদীপ, দেবাঞ্জন, রাকিব, কৌস্তব, মৌমিতা, বুবাই, শ্রীরূপ, সুমিত, শিউলি, পার্থ, সঞ্চারী, প্রাহী। গল্পের পরিবর্তন, অধিক চরিত্র সংযোজন ও আকর্ষণ প্রদানে সায়নদীপ, নাট্যরূপ ধ্বনি সম্পাদনাতে রাকিব, পর্ব পরিচালনাতে প্রাহী এবং পোস্টারে রনি, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন সেটি কমেন্ট বক্সে জানান, এবং ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে ফিরছি, ততক্ষণ শুনতে থাকুন গল্পাশুন, দ্য গ্যালাক্সি অফ স্টোরিজ।